দ্বিতীয় বিষয় বেদাত, বেদাতের কয়েকটা সূত্র, বেদাতের আলোচনা তো সারা রাত করলেও শেষ হবে না, কারণ বেদাত তো আমাদের দেশে একটা না, আমাদের দেশে হলো এক একটা বেদাতের ফ্যাক্টরি কারখানা, প্রতিদিন নতুন নতুন বেদাতের ছাঁচ হয়, বেদাত আবিষ্কার হয়। সুতরাং বেদাত সারা রাত আলোচনা করলেও শেষ হবে না, শুধু কয়েকটা সূত্র বলবো বেদাতের। বীজগণিত বুঝেন তো? বীজগণিত জি কে সবাই কথা কয় না, মনে রাগ করছে আপনাদের, কে রাগ করছেন? মনে হয় এগুলো বলাতে মনে রাগ করছে, রাগ করছেন তো কথা বলেন না কেন? তাহলে বেদাতের কয়েকটা সূত্র বলবো, বীজগণিতের যেমন কয়েকটা সূত্র জানলে আপনি পুরা বই বীজগণিতের সব অঙ্ক বাড়িতে বসে বসে করে ফেলতে পারবেন। ঠিক এই বেদাতের কয়েকটা সূত্র জানলে আপনি বাড়িতে বসে বসে সব অঙ্ক বাইর করে ফেলতে পারবেন। আপনি কোনো মুফতি সাহেবও লাগবে না, কোনো বুজুর্গও লাগবে না, পীর সাহেবও লাগবে না, কেউ লাগবে না, আপনি বাড়িতে বসে অঙ্ক করে সব বাইর করে ফেলবেন। শুধু সূত্রগুলো জানবেন। এক নম্বর সূত্র মনে রাখবেন, এক নম্বর সূত্র হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমল করেছেন সেই আমলটা করা সুন্নত, একই আমল যেখানে করেন নাই সেখানে না করার নাম সুন্নত। সুন্নতটা দুই রকমের, সুন্নতে ফেলিয়া সুন্নতে তারকিয়া, কোন জায়গায় আমলটা করা সুন্নত কোন জায়গায় না করা সুন্নত। একই আমল সব জায়গায় করা যাবে না, কোন জায়গায় করা সুন্নত কোন জায়গায় না করা সুন্নত। যেমন পাঁচ ওয়াক্ত নামাজের আজান, আজান হয় না আমাদের পাঁচ ওয়াক্ত নামাজের, এ আজান দেওয়া কি সুন্নত? ঈদের নামাজের আজান, ঈদের নামাজে আজান হয়নি আপনাদের এলাকায়? বরিশালে আজান হয়, বরগুনা? আচ্ছা, জানাজার নামাজের আজান, জানাজার নামাজে আজান হয় তো হবে না কেন? আজান দিলে কি গুনাহ হয় মিয়া? আজান কি গুনার কাজ? আজান তো সওয়াবের কাজ, আজান তো ভালো কাজ। যত আজান দিবেন, আল মুআযযিনুনা আতওয়ালুন নাসি আনা কায়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে মুআযযিনদের ঘাটগুলো লম্বা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, ওয়াগফির লিল মুআযযিনিন, আল্লাহ আপনি মুআযযিনদের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, কত ফজিলত মুআযযিনের। তাহলে আপনি ঈদের নামাজে আজান দিলে অসুবিধা কি? কোনো খারাপ কাজ করবেন আপনি? কাজ তো ভালো, আজান দিলে খালি সওয়াব হয়, আজানে কি গুনাহ হয় মিয়া? কি দিবেন ঈদের নামাজে আজান? দিবেন না, দিবেন না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অসংখ্যবার ঈদের নামাজে ইমামতি করছেন, কিন্তু কোনোদিন আজান দেন নাই, আজান দেওয়ার নির্দেশ দেন নাই। এখন যদি কোন হুজুর কোন জায়গায় নিষেধ করছে এরকম হাদিস দেখান, আল্লাহ রাসূল ঈদে আজান দেন নাই কিন্তু নিষেধ করছেন এরকম হাদিস দেখান, এরকম হাদিস কিন্তু নাই। তাহলে নবী সাল্লাম তো নিষেধ করেন নাই, তো আজান দিবেন না কেন? কেন মানে নবী সাল্লাম দেন নাই এটাই নিষেধ, এটা অনেকে বুঝে না। অনেকে কয় এইটা করা যাবে না মিয়া, দলিল দেখাও, কই পাইছো, হাদিস দেখাও। নবী সাল্লাম এটা করেন নাই এটাই দলিল, ওই নিষেধ করছেন এটা দলিল দেখা লাগবে না সুন্নত বেদাতের জন্য। তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা দেখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, বরিশালের আলেম ওলামারা আপনাদেরকে দরুদ শিখাইতে শিখাইতে শিখাইতে এত দরুদ শিখাইছে, তাও এখন দরুদে ভুলে গেছেন কি? আমাদের কয় দরুদ পড়ে না, এ আপনি পুরো মজলিসে খালি দরুদ পড়তে থাকবেন। একবার প্রথমে খালি পড়ছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, এটা কি কবিতা না দরুদ? কবিতা, কবিতা পড়ি আপনি বাঙালিরে ঠকাইতেছেন, আপনি অন্দরে হাতি দেখাইতেছেন, পাগলের শাড়ি পরায় বউ বানাইতেছেন আপনার। এটা হলো শেখ সাদী রহমতুল্লাহ এর একটা কবিতা, কবিতা কোনোদিন দরুদ হয় নাকি মিয়া? কবিতা এক জিনিস, দরুদ আরেক জিনিস। কবিতা হলো কবির একটা বানানো জিনিস, এটা আমিও বানাইতে পারি আপনিও বানাইতে পারেন, যে কেউ বানাইতে পারে, কবি সবাই হতে পারে, পারে না? আপনারা কবি হইতে নিষেধ আছে না, বা আমি যদি কবি হই নিষেধ আছে না? কবিতা আমিও লিখতে পারবো আপনারাও লিখতে পারবেন, কিন্তু এবাদত আপনারাও বানাইতে পারবো না আমিও বানাইতে পারবো না। এবাদত বানাবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবাদতের নির্দেশ দিবেন, এবাদতটা কি রকম হবে এটা দেখাই দিবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ পাক আয়াত নাযিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক দরুদ আর সালামের আয়াত নাযিল করে দিবেন। এখন দরুদ আর সালাম একটা ইবাদত, এই ইবাদত আমি আপনি বানানোর কোনো ক্ষমতা নাই, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র দরুদ দেখাই দিবেন কেমনে করতে হবে। এখন আপনি শেখ সাদির কবিতারে আনি দরুদ বানাই দিছেন, তারপরে আপনার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মহব্বতের সাথে পড়েন, আপনি সুন্দর মতে মহব্বতের সাথে খালি পড়াইতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় দরুদ শিখাইছেন? আচ্ছা আপনি হানাফি মাযহাবের একটা কিতাব খুলে দেখান, যে হানাফি মাযহাবের কিতাবে আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা, এগুলা আছে একটা কিতাব দেখান? এগুলা হানাফি মাযহাবেও নাই। আচ্ছা সবচেয়ে আমার কাছে ব্যথা লাগে, খুব মানে আফসোস লাগে, আহারে এত সুন্দর একটা দরুদ বাংলার জমিনে সব জায়গায় চলে, বাড়ি উদ্বোধন করতে গেলে বালাগাল উলা বিকামালিহি, ঘর উদ্বোধন করতে গেলে বালাগাল উলা বিকামালিহি, রাস্তা উদ্বোধন করতে গেলে বালাগাল উলা বিকামালিহি, দোকান উদ্বোধন করতে গেলে বালাগাল উলা বিকামালিহি, বিয়ে করতে গেলে বালাগাল উলা বিকামালিহি, মরে গেলে বালাগাল উলা বিকামালিহি, টয়লেট উদ্বোধন করতে গেলে বালাগাল উলা বিকামালিহি, সব জায়গায় বালাগাল উলা বিকামালি। এত সুন্দর বাংলার দরুদ, অথচ এই দরুদটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পাইলো না, আহারে কত আফসোস। দেখছেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো ইমাম এত সুন্দর একটা দরুদ পায় নাই, এই দরুদ না পড়ে দুনিয়া থেকে চলে গেছেন, পাইছেন এই দরুদ? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগে বালাগাল উলা বিকামালি ছিল না? আহা দেখেন এত সুন্দর দরুদটা পড়ার সুযোগ হয় নাই। আমরা যে সুন্দর দরুদটা পাই গেছি, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই দরুদটা পায় নাই, আস্তাগফিরুল্লাহ। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম যে বেদাত সিনার মূলনীতি, বেদাতের সূত্র হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যে কাজ করেছেন সেখানে করা সুন্নাত, যেটা যেখানে করেন নাই সেখানে সেটা না করা সুন্নাত। না করার জায়গায় যদি করেন, যদি কোন যে মিয়া এটা নিষেধ আছে নে, নিষেধের হাদিস দেখান, যদি বলেন যে মিয়া এটা যে করা যাবে না কোন হাদিসে পাইছেন দেখান। বেদাতের কোনোদিন দলিল থাকে না, এটা মনে রাখবেন, বেদাতের দলিল নেই। দলিল থাকলে তো এটা বেদাত থাকতো নাকি, এটা তো সুন্নত হয়ে যেত, এটা হাদিসে নাই কিতাবে নাই, এই জন্য এটা বেদাত। যদি কয় মিয়া এটা যে বেদাত কই পাইছো, দেখো হাদিসে দেখো, তুমি তো খালি হাদিস হাদিস করো, সহি হাদিস করো, সহি হাদিসে দেখো এটা বেদাত নাকি, এটা কই পাইছো, কোন কিতাবে পাইছো, তো বেদাত কি কিতাবে থাকে নাকি হাদিসে থাকে নাকি? হাদিসে কিতাবে নাই বলেই তো এটা বেদাত, থাকলে তো এটা সুন্নত হয়ে যেত। এই জন্য আমি সবসময় বলি যে ভাই শোনেন, এই যে এখান থেকে একটা সুন্দর বাড়ি আছে, আমি আপনাদেরকে ঘোষণা দিলাম, আমার সম্মানিত ভাইয়েরা এখানে যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটা কিন্তু আমার না, বাড়িটা আমার না। আপনারা সবাই বললেন শায়খ আপনারে অনেক মহব্বত করি, অনেক সম্মান করি, ঢাকা থেকে অনেক কষ্ট করে আইছেন, আপনি যে বলছেন বাড়ি এটা আপনার না, আপনি দলিল দেখাই যান, বাড়ি এটা যে আপনার না আপনি ঘোষণা দিলেন, এটা দলিল কই পাইছেন দেখাই দিয়ে যান। আচ্ছা আমাকে যদি এক মাসও ধরে রাখেন এই বরগুনাতে, এটা দলিল দেখাইতে পারবো? কারণ আমার কাছে দলিল নাই, এই জন্য তো বাড়ি এটা আমার না। যার কাছে দলিল আছে ওই বাড়ির মালিক যিনি, ওনার কাছে আর এস সি এস পজডা খতিয়ান যা দরকার সব আছে, যেটা চাইবেন সেটা পাইবেন, চাহিবা মাত্র আপনি পাই যাবেন। কিন্তু আমার সারা জীবন ধরে রাখলেও আমি দলিল দেখাইতে পারবো না, কারণ বাড়ি এটা আমার না। বাংলার জমিনে মূর্খতা আমাদের মধ্যে এত বিস্তার লাভ করছে, বেদাতের দলিল চায়। কয় মিয়া এটা যে বেদাত কই পাইছো, তো মিয়া এটা যদি পাইতামে তো এটা বেদাত হইতো নাকি? এটা তো হাদিসেও নাই কিতাবেও নাই কোনো জায়গাত নাই, এই জন্য তো এটা বেদাত। আপনি বালাগালুলা খোঁজেন কোরআনে আছে নে কি? কোরআনে আছে, নবী সাল্লামের সহি হাদিস, দৈফ হাদিস, জাল হাদিস কোন জায়গায় আছে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর সব কিতাব, হানাফি মাজাবের সব কিতাব খোঁজেন, কোথাও আছে নেই। তাহলে এটা তো দলিলে নাই, এটা একটা কবিতা, কইছো কবিতারে আনিয়ানি আজকে আমাদের দেশে, কয় মিয়া মিলাদ না পড়লে ইমানে নাই, তোমার রাসুলের মহব্বত নাই, তুমি রাসুলের দুশ্মন। যে পড়তেছে হে রাসুলের দুশ্মন, হে রাসুলের নামে আরেকজনের কবিতারে আনি, পাগলের আনি বউ বানাইছে, শাড়ি পরায় বউ বানাইছে, হে রাসুলের দুশ্মন, হে মানুষকে ধোকা দিচ্ছে এবাদতের নামে, মিলাদের নামে, দরুদের নামে কিছু বানানো জিনিসকে এবাদত বানায় মানুষকে ধোকা দিচ্ছে, হে নবী সাল্লামের দুশ্মন। নবী সাল্লাম যে এবাদত বানায় নাই হে বানাইছে, আর যে পড়ে না, যে নবী সাল্লামের মহব্বতে পড়ে না, হে রে কয় রাসুলের দুশ্মন, ওহাবি আহলে হাদিস লা মাযহাবি, নাউজুবিল্লাহ। আরেক বড় ফেতনা, আরেক ঈমান হরণকারী ভয়ঙ্কর কথা, আমরা কখনো ঘোষণা দিই না যে শুনেন ভাইয়েরা আমরা, আমি আহলে হাদিস, আপনারা সব আহলে হাদিস হয়ে যান, এই কথা আমরা বলি কোনোদিন, নাউজুবিল্লাহ। বাংলার জমিনে কিছু আলেমের মুখ থেকে বের হয় কয় আহলে খবিজ, কয় আহলে হাদিস না আহলে খবিজ, হাদিসকে খবিজ বললে ঈমান থাকে না, কি বলেন? আপনি যদি হাদিসকে খবিজ শব্দ ব্যবহার করেন নাউজুবিল্লাহ, ঈমানে তো থাকবে না। আপনি হয়তো আমারও পছন্দ করতে পারেন না, বলবেন যে ইমাম হোসেন খুব খারাপ, আপনার ইমানের কিচ্ছু হবে না, ইমাম হোসেনের কথা মানলেও কিছু আসে যায় না, না মানলেও কিছু আসে যায় না, কিন্তু আমার নবীর হাদিস সেটাকে যদি আপনি কিছু বলেন আপনার ইমান চলে যাবে, আল্লাহর কিতাবের কোনো কিছুকে যদি খারাপ বলেন সেটাতে আপনার ইমান চলে যাবে, কিন্তু আমি ব্যক্তি ইমাম হোসেনকে যা মনে হয় তাই বলেন, বরং বললে আরো আমার কাছে খুশি লাগে যে আলহামদুলিল্লাহ আমার মূল্যায়ন করছে, উনি আমার বিরুদ্ধে বলা মানে আমার মূল্যায়ন করছে, না কার বিরুদ্ধে কে বলে, কে কার নাম লয়, আমার বিরুদ্ধে বলতেছে মানে আমার কথাটাকে উনি মূল্যায়ন করছেন, এটা আমার গর্বের বিষয়। এই জন্য কেউ আমার বিরুদ্ধে বললে আরো খুশি লাগে, যে ভালো কথা যে উনি আমাকে দাম দিচ্ছেন, মূল্যায়ন করছেন, অসুবিধা নাই, আমাকে যা মনে চায় তাই বলেন, কিন্তু খবরদার আল্লাহর কোরআনকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসকে আপনি আমার সাথে মিললে দেখি আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন না, ঈমান চলে যাবে। এই জন্য আমি যে কথাটা বলতেছিলাম আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহব্বত ইমানের অংশ, তাই বলে কি আপনি যেভাবে ইচ্ছা সেভাবে মহব্বত করতে পারবেন? আব্বা আম্মারে আমরা মহব্বত করি না, আব্বা আম্মারে মহব্বত করেন না কে কে? সবাই করি। তাই বলে আব্বা আমার শরীরের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যেখানে ইচ্ছা সেখানে হাত দিতে পারবেন না? পারবেন। তিনটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াত নাজিল করে বলে দিয়েছেন, খবরদার আব্বা আমার অনুমতি ছাড়া আব্বা আমার কাছে যাওয়া যাবে না। এত মহব্বত করেন তাও কিন্তু যাওয়া যাবে না, আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি এটা ইমানের অংশ, তাই বলে নিজের মন গড়া ইচ্ছা মতো মহব্বত করা যাবে না, যাবে? আচ্ছা আমি আপনাদেরকে একটা মাসালা জিজ্ঞেস করবো, আপনারা বরিশালের মানুষ, এই অঞ্চলের একজন কৃষকও অনেক এলাকার আলেমের সাথে বড়, সুবহানাল্লাহ, কি সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয়, হুজুরে আমাদেরকে শায়খে এত উপরে তুলে দিছে, এটা আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ সব জায়গায় বলতেন, ওই একবারে উত্তরবঙ্গের দিকে, তারপরে ওই কুষ্টিয়া যশোর ওই অঞ্চলে বয়ান করতে গেলে বলতেন, আপনাদের এলাকার অনেক মসজিদের ইমাম সাহেব আর নোয়াখালী বরিশালের মাঠে যিনি কৃষক কৃষি কাজ করেন, ওনার কারাত আপনাদের থেকে সহি, ওনার এলেম আপনাদের থেকে আরো বেশি, তাহলে আপনারা এরকম, এই জন্য ফতোয়াটা আজকে দিবেন আপনারা, কি ফতোয়াটা? আমি আত্মাহিয়াত পড়তে বসছি, চার রেকাত নামাজ পড়ছি, চার রেকাত নামাজে লাস্টে আমি আত্মাহিয়াত পড়তে বসলাম, বসার পরে আমি প্রথমে শুরু করলাম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, এরপরে আমি চিন্তা করলাম আমার নবীরে সালাম দিতে হবে, দেওয়া লাগবে না, আত্তাহিয়াতুর পরে দিত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা সালাম না? আমি চিন্তা করলাম আহারে আমার নবীরে বসে বসে সালাম দেওয়াটা কত বড় বেয়াদবি, আমার নবীরে সালাম দিতে হইব দাঁড়াই দাঁড়াই, আমি এবার উঠে দাঁড়াই গেলাম আত্মাহিয়াত থেকে, কারণ নবীর শানে এত বড় বেয়াদবি সহ্য করা যায় যে বসে বসে কেন সালাম দেব, আমি দাঁড়াই দাঁড়াই দিব, বাস দাঁড়াই গেলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, চোখে মুখে সুমো দিলাম, দাঁড়ায় দাঁড়ায় মহব্বত করলাম, সালামটা দিলাম, দিয়ে আবার বসে গেছি। বসে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমি তাসাওয়ুফ শেষ করছি। এরপরে আবার আমার নবীর উপরে দরুদ পড়তে হবে। আমি চিন্তা করলাম, আহারে বসে বসে যদি দরুদ পড়ি নবীর শানে বেয়াদবি, এত বড় বেয়াদবি, আমি নবীর আশেক, আমি নবীর উম্মত এরকম বেয়াদবি করতে পারি না। আবার উঠে দাঁড়াই গেলাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। দাঁড়ায় দাঁড়ায় দরুদ পড়ছি নবীর মহব্বতে, নবীর শানে। এরপরে আবার বসছি, দরুদ শেষ হয়েছে। এরপরে দোয়ায়ে মাসুরা পড়লাম, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। দোয়ায়ে মাসুরা শেষ করে সালাম ফিরেছি, আমার নামাজ হয়েছে কি হয় নাই? ওয়াল্লাহ আমার নবীরে মহব্বত করছি, কয় নামাজ হয় নাই? মিয়া নবী না হইলে নামাজ পাইতা নাকি? কার উসিলে সিন্নি খাইছো? মোল্লাই চিনো নাই। কার উসিলে সিন্নি খাইছে? মোল্লা চিনে নাই। কার উসিলে তুমি নামাজ পাইছো মিয়া? সেই নবীরে মহব্বত করছি, আবার নামাজের কি হবে আমার? কি এটা নবী সাল্লাল্লাহু আলাইহি মহব্বত করছি না? আমি খারাপ কিছু করছি নাকি? আমি যে এতবার দাঁড়াইলাম, বসলাম, লেপ্রাইট করলাম কিসের জন্য? নবীর মহব্বত করছি। আমি এমনি এমনি দাঁড়াইছি নাকি মিয়া? নবীরে সালাম দিব, বসে বসে দেওয়া কত বড় বেয়াদবি। এই জন্য আমি দাঁড়াইছি, দাঁড়ায় সালাম দিছি, দরুদ পড়ছি, নামাজের কি হবে? নবী না হইলে নামাজ পাইতাম নাকি? কি বলো? এক জায়গায় আমি গেছি, কি দেখি কি আজানের আগে দি সবাই বলা বলি করতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনারা শুনছেন নি কোন জায়গায়? আমি একদিন শুনছি এক জায়গায় যাই, তা আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে ভাই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোনদিন আজানের আগে এরকম কিছু বলতে বলেন নাই, বলছেন যে আজান শেষ হলে সুম্মা সাল্লু আলাইয়া, আমার উপরে দরুদ পড়বা। এখন আজানও শেষ হলো না, আপনি তার আগে শুরু করছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কয় মিয়া কার উসিলে সিন্নি খাইছো? মোল্লা চিনলা না? নবী না হলে আজান পাইতা নাকি? সেই নবীরে সালাম না দি তুমি আজান শুরু করে দিবা, কত বড় বেয়াদব। এখন আপনি যদি কন, এই যে মিয়া আত্মাহিয়াতের মধ্যে বসে বসে সালাম দিতেছেন, বসে বসে দরুদ পড়তেছেন, কত বড় বেয়াদবি। আমি দাঁড়াই গেছি আর আপনি কন নামাজ হইতো না? কয় ওই তো লামাজহাবি। এই বোঝা গেছে এরা ওয়াহাবি, এরা লামাজহাবি। কারণ আমি নবীরে সম্মান করলাম, নবীরে মহব্বত করলাম, কয় নামাজে হবে না? কি নামাজ হবে? শুধু নামাজ হবে না এটা না, আমও যাইব সালাও যাইব, ইমানও যাইব আমলও যাইব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বান্দা এখানে বসে বসে আমার নবীরে সালাম দে, বসে বসে আমার নবীর উপরে দরুদ পড়, আপনি কর না আমি বসতে পারবো না। আল্লাহর নির্দেশ লঙ্ঘন করছেন, নিজে ইবাদত বানাইছেন, এই জন্য ইমানও যাইব, যাবে না? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি মহব্বত করতে গেলে ইমানও যায়, নিজে মন গড়া মহব্বত করলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত অবশ্যই করতে হবে, এটা ইমানের অংশ, কিন্তু সেটা নিজে নিজে বানাই বানাই মহব্বত করা যাবে না। এই জন্য বেদাতের প্রথম মূলনীতি যেটা বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেভাবে যা করেছেন সেখানে সেভাবে তা করা সুন্নাত, যেখানে যা করেন নাই সেখানে সেটা না করা সুন্নাত। এই সূত্র মনে রাখবেন। সব জায়গায় দোয়া করতে হয়, দোয়া করতে হয় না আমাদের দেশে? দেখবেন ওয়াজ মাহফিলে শেষে যদি মোনাজাত না করেন, হুজুরটা যা ওয়াজ করছে, অনেক সুন্দর ওয়াজ করছে, খুব ভালো ওয়াজ করছে, ওয়াজটা করে মাটি করে দিছে, শেষে দিয়ে কেন মোনাজাত করে নাই? কি বলেন? সারারাত যা ওয়াজ করছেন, শেষে দিয়ে যদি দড়ি না পাকান, দড়ি পাকানি বুঝেন নেই, মানে এমনি এমনি করে রাব্বানা জলাম না, মানে দড়ি ফাঁকা, এটা হলো দড়ি ফাঁকানি। দেখবেন এমনি এমনি দড়ি ফাঁকা, রশি ফাঁকা না, রশি বানানোর সময় এমন এমন করতে হয়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এমন এমন করেন নাই, তুললে উপরের দিকে তুলছেন, কিন্তু এমন এমন করি দড়ি ফাঁকান নাই। এখন আপনি সব ওয়াজ করছেন, সেটা দিয়ে দড়ি ফাঁকার নাই, আহারে দেখো আল্লাহর কাছে কেনা ছায়ও নাই, দোয়াটাও করে নাই, ওয়াজটা একবারে বরবাদ, মাটি হয়ে গেছে, আখেরি মোনাজাত করে নাই। আচ্ছা আরেকটা হইলো, ফরজ নামাজের পরে ইমাম সাহেব সালাম ফিরেছে, সালাম ফিরে যদি দড়ি না ফাঁকায় তো ইমামতিই নেই। তো মিয়া নামাজটা একটু সুন্দর মতো পড়াইতে জানে না, সালাম ফিরেছে তারপর একটু দোয়া করে না, মোনাজাত করে না, আল্লাহর কাছে ছাইলে অসুবিধা আছে নাকি? আল্লাহর কাছে চাইলে গুনাহ হয় নাকি? আজকে এই বাংলার মানুষ এই কথাটা শিখতে পারে নাই যে আল্লাহর কাছে চাইতে হইলেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চাইতে হবে, তরিকার বাহিরে গিয়ে নিজের মন গড়া পদ্ধতি বানায় ছাওয়া যাবে না, কারণ আল্লাহর কাছে ছাওয়াটাও একটা ইবাদত। দোয়া ইবাদত না? আর দোয়াও হুয়াল ইবাদা, দোয়াকে নবী সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট করে বলছেন এটা ইবাদত। সুতরাং ইবাদত নিজের মন গড়া পদ্ধতিতে করা যায় না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেখাইছেন ওই তরিকায় কিয়ামত পর্যন্ত আপনি দোয়া করতে হবে। নবী সাল্লাম জীবনে এতবার ওয়াজ করছে, নামাজের ওয়াজের পরে কি দড়ি পাকাইছে? ফরজ সালাতের সালাম ফিরেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত শুরু হইতো তাকবীর দিয়ে, শেষ হইতো সালাম দিয়ে। এর আগেও কিছু ছিল না, পরেও কিছু ছিল না, পরে ছিল জিকির, কোন ধরনের দোয়া মুনাজাত ছিল না। এজন্য দেখবেন হাদিসের কিতাবে মুহাদ্দিসিন ইকরাম বাব কায়েম করছেন, বাবু যিকরে বাদা সালাতিল মাফরুদা, ফরজ সালাতের পরে জিকিরের অধ্যায়। কোন হাদিসের কিতাবে দেখবেন না বাবুল মুনাজাত বাদা সালাতিল মাফরুদা, ফরজ সালাতের পরে মুনাজাতের অধ্যায়, এই কথা নাই। ফরজ সালাতের পরে জিকির আছে, জিকির। এখন যদি বলেন যে না আমি দোয়া করব সম্মিলিতভাবে হাত তুলবো, অসুবিধা আছে কিনা? এবার আরেকটা ফতোয়া দিবেন, কারণ আপনারা কিন্তু আলহামদুলিল্লাহ, প্রথমে বলছি বরগুনার মানুষ আপনারা আলহামদুলিল্লাহ অনেক কিছু জানেন, আপনারাই ফতোয়াটা দিবেন। আমি টয়লেটে যাওয়ার জন্য নিয়ত করলাম, কোথায়? টয়লেটে। তো টয়লেটে যখন আমরা যাই তখন কিন্তু খুব অসহায় অবস্থা, নাজুক অবস্থা, বিপদগ্রস্ত অবস্থা, কি বলেন? কেউ কি আরামে আরামে টয়লেটে যায় বসে থাকে? আমরা হজে যাওয়ার পরে তো টয়লেটে ঢুকলে খালি আসে ঠক ঠক করে, বাইরের থেকে 500 জন দাঁড়াইছে। তো এখন হেরা দাঁড়াইতে দাঁড়াইতে অনেক মুরব্বী আছে, মুরব্বীর তো অবস্থা খারাপ, মুরব্বীর এতদিন হজ ধরে রাখার বয়স হয় না, কয় এই খবর তার এই যুবক বয়সে হজে যাওয়া যাবে না, কারণ তুমি হজ ধরে রাখতে পারবে না। হজ ধরে রাখবা কখন? 60-70 বছর হইলে, ছেলে মেয়ে সব বিয়ে শাদি দিলে তারপরে তোমার হজ ধরার বয়স হয়েছে। হজ ধরার বয়স হয়েছে কিন্তু টয়লেট ধরার বয়স চলে গেছে, হজ দড়ি রাখতে যায় টয়লেট দড়ি রাখতে পারে না, উজু দড়ি রাখতে পারে না। এখন দেখবেন টয়লেটে গেছে 6-7 জন লাইনে দাঁড়াইছে, এখন তো মুরব্বীর অবস্থা খারাপ, মুরব্বী এহরামের কাপড় নষ্ট করে ফেলছে, এখন যাই খালি ঠক ঠক করে, ঠক ঠক করে। তা আমি বাইরে কইলাম যে শুনেন, এই জায়গায় কেউ কি আরামে আরামে বসে থাকে? এটাকে আরামে বসে থাকার জায়গা যে এখানে আসে কতক্ষণ আরাম করি? এখানে মানে বিপদে পড়ে যায়, কেউ শখে শখের বসে আরামে কেউ এখানে যায় না। তা আপনি ঠক ঠক করেন কেন? এখানে তো কেউ প্রয়োজনের বাহিরে এক সেকেন্ডও থাকে না, কাজ শেষ দৌড় মারে, কি বলেন? কেউ আরামে এখানে বসে থাকে? তা আপনি ঠক ঠক করেন কেন? আমি কি এখানে ইচ্ছা করে বসে রয়েছি? এখানে তো আমি আমার আমি বসতে চাই না, কিন্তু আমার বসার এক্সে জোর করি, আমার কাজ শেষ হলে আমি দৌড় দিব। আচ্ছা এখন টয়লেটে ঢুকবো, ডুকার আগে দিয়ে আমি চিন্তা করলাম টয়লেটের আগে দিয়ে দোয়া পড়তে হয় না? এই বরিশালে পড়ে নি নাকি মাঠে মাঠে টয়লেট করে? বরগুনার দিকে টয়লেট আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে ডুকার সময় কি পড়তে হবে? আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, এটা পড়েন না? আচ্ছা এখন তো টয়লেটের পূর্ব মুহূর্তে, এটা কিন্তু দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ মানুষ যখন অসহায় অবস্থায় থাকে, বিপদগ্রস্ত অবস্থায় থাকে, তখন দোয়া বেশি কবুল হয় না? তো ওই সময় কি বিপদগ্রস্ত না আপনি, অসহায় অবস্থা? আচ্ছা আমি টয়লেটের সামনে গেলাম, যাই ক্যাবলামুখী হয়ে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে প্রথমে নিয়ত করে নিলাম, কারণ বাংলাদেশের নিয়ত লাগে আগে, আবার যেটা হানাফি মাজাবে নাই, হানাফি মাজাবের একটা কিতাবেও নামাইতে আর নাই, কিন্তু বাংলাদেশে এটা আছে। তা আমি টয়লেটে যাবো, নিয়ত লাগবে না? আমি টয়লেটে যাওয়ার জন্য নিয়ত করলাম, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, রাব্বুল আলামিন, কিছুক্ষণের মধ্যে আমি টয়লেটে যাওয়ার নিয়ত করলাম, রাব্বুল আলামিন আমার টয়লেটকে আপনি সহজ করে দেন, আয় আল্লাহ আমার এই বিপদ থেকে উদ্ধার করেন, সঠিকভাবে সুন্দরভাবে আমার টয়লেটকে ক্লিয়ার করে দেন, আল্লাহ টয়লেটের যত বিপদ আপদ রোগ শোক মুসিবত আছে সবগুলা থেকে আমার হেফাজত করেন, আল্লাহ খালি আমারে না আমার পুরো পরিবারের হেফাজত করেন, আল্লাহ আমার বাড়ির সবাইরই হেফাজত করেন, আল্লাহ এই টয়লেট যারা ব্যবহার করে সবাইরই আপনি হেফাজত করেন। অনেকক্ষণ ধরে দোয়া করলাম, দোয়া করে এরপরে ভালো করে হাত তাত মুছে নিলাম, মুছে এবার বাম পা দিয়ে টয়লেটে ঢুকলাম। এই যে দোয়াটা করছি অনেকক্ষণ ধরে সুন্দর করে, সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? কেন মিয়া, দোয়া করলে গুনাহ হয় নাকি? আল্লাহর কাছে সামু একটু দোয়া করবো, আরো দোয়া কবুলের সময়, এটা গুনাহ হয় কেমনে? কি বলেন? এই আল্লাহর কাছে ছাওয়া এটাও এবাদত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট করে দিচ্ছেন, আদ-দোয়াউল এবাদা। আল্লাহ পাক কোরআনে কারিমে সরাসরি দোয়ারে এবাদত বলছেন, কেউ যদি অহংকার করে দোয়া না করে আল্লাহ বলছে সে জাহান নামে যাবে। তাহলে দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত কি নিজে বানায় বানায় কর্ম, নিজে বানায় বানায় পদ্ধতি করা যাবে? এই ইবাদত শিখাইছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে হাত তুলি দোয়া করছেন সেখানে হাত তুলি দোয়া করা সুন্নত, যেখানে হাত তোলেন নাই সেখানে না তোলা সুন্নত। যেখানে জামাতবদ্ধ একজনের নেতৃত্বে করেছেন সেখানে জামাতবদ্ধ করা সুন্নত, যেখানে জামাতবদ্ধ করেন নাই একাকে করছেন সেখানে একাকে করা সুন্নত। যেমন ফজরের নামাজ পড়তে গেছেন, ফজরের নামাজে সুন্নত কয় রাকাত? ফরজ। এখন আমি মসজিদে গেলাম, যাওয়ার পরে বললাম ভাইরা শুনেন, আমি কিন্তু সেই 300 কিলোমিটার দূরের থেকে আসছি, ঢাকা থেকে আসছি, অনেক কষ্ট করে আসছি, ফজরের সময় মসজিদে গেলাম। যাই কইলাম যে ভাই শুনেন, এত দূর থেকে মুসাফির মানুষ, আমি আপনাদের এলাকায় আসছি, প্রতিদিন আপনারা 2 রাকাত সুন্নত একা একা পড়েন আর 2 রাকাত ইমামের নেতৃত্বে জামাতে পড়েন। আজকে আমি এত বড় বুজুর্গ, এত বড় পীর সাহেব আপনাদের এলাকায় এসে গেছি, আজকে আপনারা 4 রাকাত ফজরের সবটাই জামাতে পড়েন, প্রথম 2 রাকাত আপনারা একা একা পড়বেন কেন মিয়া? জামাতে পড়লে সওয়াব বেশি না? তা আপনারা ফজরের 2 রাকাত সুন্নত একা একা কেন আসেন? প্রথমে আমরা সুন্নতটা জামাতে পড়ি আমার নেতৃত্বে, তারপরে ফরজ 2 রাকাত পড়বেন একসাথে, পড়বেন আপনারা? কেন? জামাতে পড়লে অসুবিধা কি? আমি আপনাদেরকে একা একা পড়ার চাইতে জামাতে বেশি ফজিলত পাওয়ার জন্য, 1 রাকাতে 25 রাকাতে সওয়াব পাওয়ার জন্য সুন্নত জামাতে পড়াইতেছি, ভালো কাজ করতেছি না? কি বলেন? তাহলে বোঝা যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই এবাদত একা একা করছেন জামাতে করেন নাই, সেটা একা একা করলে ফজিলত বেশি। ওই সুন্নত নামাজ একা একা পড়লে ফজিলত বেশি, কিন্তু ফরজ নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে পড়ছেন, এটা জামাতে পড়লে ফজিলত বেশি, একা একা পড়লে ফজিলত কম। মুনাজাত দোয়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে একা একা করছেন সেখানে একা একা করলে ফজিলত বেশি, যেখানে জামাতবদ্ধ করছেন সেখানে জামাতবদ্ধ করলে ফজিলত বেশি। নিজে নিজে ফজিলত বানানো যাবে না। এটা হলো বেদাতের 1 নম্বর সূত্র। এবার 2 নম্বর সূত্রে আসেন। 2 নম্বর সূত্র হইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাই কেরামের সামনে ওয়াজ করলেন, এমন ওয়াজ করলেন যে ওয়াজে সাহাবাই কেরামের অন্তর বিগলিত হয়ে গেল। অন্তর যখন কাঁদে, অন্তর যখন নরম হয়ে যায়, তখন কলব যখন নরম হয়, তখন চোখ দিয়ে জরজর করে জারাফাত মিনহাল উয়ুন, চোখ দিয়ে পানি পড়ে। সাহাবাই কেরামের জরজর করে চোখে পানি পড়া শুরু হয়ে গেল। সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে হয় এটা আপনার জীবনের শেষ ওয়াজ, আমাদেরকে আরেকটু ওসিয়ত করেন আমাদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা ওসিয়ত করলেন। ওসিয়ত করার পরে বললেন, একরকম কয় আমি মাঝখানে দিশে হারা হাইরে ইমান লই কোন দিকে যাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, তখন ওই যুগ যদি তোমার সামনে আসে তুমি কি করবা? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিনাল মাহদিয়্যিন, তখন তোমরা আমার সুন্নাত আর খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে শক্ত করে আব্দু আলাইহা বিন নামাজ, আমার উম্মতরা খবরদার সামনের দাঁত দিয়ে ধরবা না, মাড়ির দাঁত দিয়ে কামড়াই শক্ত করে ধরে রাখবা। সামনের দাঁত দিয়ে ধরলে হবে না, এই কিনা এই পাশের দাঁত দিয়ে ধরবে শক্ত করে। কারণ কি? সামনের দাঁত দিয়ে যদি ধরো, কেউ যদি আসে তোমার সুন্নতের টান মারে, তোমার দাঁত ভাঙ্গি সুন্নত চলে যেতে পারে। কিন্তু এই দাঁত দিয়ে যদি ধরো, তো ওই লোক ছিঁড়ে যাইব, তবুও তোমার এই সুন্নত ছিঁড়তে পারবে না, তোমার থেকে সুন্নত কেড়ে নিতে পারবে না। এই জন্য মাড়ির দাব দিয়ে ধরে রাখবা। এখানে নবী সাল্লাম সুন্নতের সীমানা নির্ধারণ করে দিয়েছেন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নত আর আমার খুলাফায়ের রাশিদিনের সুন্নত। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুয়ত কয় বছর? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুয়ত কয় বছর? খুলাফায়ের রাশিদিনের মেয়াদকাল কয় বছর? কথা কয় না কি, এগুলো জানেন না? 30 বছর। তাহলে 30 আর 23 যোগ করলে কয় বছর? ওরে অঙ্ক তো খুব দুর্বল। 30 যোগ 23 কত? মাশাআল্লাহ 53 বছর। তাহলে এই 53 বছরের ভিতরে যেটা ইবাদত ওইটা কিয়ামত পর্যন্ত সুন্নাত। 53 বছরের ভিতরে যত ইবাদত এটা কিয়ামত পর্যন্ত কি? 53 বছরের ভিতরে যেটা ইবাদত ছিল না কিয়ামত পর্যন্ত ওইটার ইবাদত হবে না। কিয়ামত পর্যন্ত এর ভিতরে যা ঢুকবো এটার নাম বেদাত। সুতরাং আজকে বাড়ি যাই এই সূত্র দিই, কোনটা সুন্নত কোনটা বেদাত সব বাইর করে ফেলবেন। পারবেন না? বাড়িতে যাই প্রথমে বসবেন, বসে এক নম্বরে খাতা কলম লইবেন, খাতা কলম লই প্রথম জিকিরে আসবেন। জিকির একটা গুরুত্বপূর্ণ ইবাদত না? কি বলেন? আল্লাহ পাক সরাসরি জিকিরের নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। ও ঈমানদার, বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি জিকির করতে করতে তোমার জিহ্বারে সব সময় ভিজায় রাখো, জিহ্বা ভিজায় রাখো আল্লাহর জিকির করতে করতে। জিকির একটা গুরুত্বপূর্ণ ইবাদত না? আপনি বাড়িতে যে খাতা কলম লয়ে বসবেন, খাতা কলম লয়ে প্রথমে বসবেন, যে আমরা জিকির করতে গেলে প্রথমে চক্ষু বন্ধ করি, লাইট নিভাই দিই, মনের পর্দা খুলে দিই, বাইরের পর্দা তুলে দিই, এটা আমার রাসূলের এই 53 বছরে ছিল কিনা সূত্র মিলাইবেন। যে আমরা জিকির করতে গেলে প্রথমে কি করি? কথা কয় আমরা প্রথমে কই বাইরে লাইট গুলো সব নিভাই দেন, চক্ষু বন্ধ করেন, তারপরে মনের পর্দাটা খুলে দেন, এখানের যত পর্দা আছে সব তুলে দেন, এখানে পর্দা দরকার নাই, নারী পুরুষ একসাথে জিকির, নাউজুবিল্লাহ। লাইটও নিভাই দিলেন, পর্দাও খুলে দিলেন, এবার জিকির চলবে। এরকম জিকির চলে নেই ওরে বাংলাদেশে হাজার হাজার জায়গায় চলে, আমাদের দেশে আছে কয়? আমাদের দেশে নাই। ও মানে বরগুনায় নাই, বরিশালে নাই? আছে, আরে আছে, আপনি দেখেন নাই, এই অঞ্চলেই আছে। নারী পুরুষ একসাথে জিকির করে, গান বাজনা বাজে, তারপরে জিকিরের গান গায়, আর সবাই একসাথে জিকির করে, বাতি নিবানো আছে, এবার যেভাবে মনে চায় সেভাবে জিকির করে, এরকম চলে না জিকির? আচ্ছা এবার দেখেন, আমার নবীর 23 বছর, নবীর সাহাবীদের খোলাফা রাশেদিনের 30 বছর, 53 বছরের ভিতরে এরকম জিকির হয়েছে নে? বাস সমান সমান বেদাত। সমান সমান কি? বেদাত। আচ্ছা এবার আসেন, আমরা জিকির করতে গেলে প্রথমে জিকিরের নিয়ত করি, চোখ বন্ধ করার পরে বলি, আমি আমার কলবের তরফ মোতাবাজ্জা আছি, আমার কলব আমার পীর সাহেব হুজুরের দিকে মোতাবাজ্জা আছে, আমার পীর সাহেব হুজুরের কলব দাদা হুজুরের দিকে, দাদা হুজুরের কলব ফিজা হুজুরের দিকে, ফিজা হুজুরের কলব বরিশালের দিকে, বরিশাল থেকে সিরাজগঞ্জের দিকে, সিরাজগঞ্জ থেকে পাবনার দিকে, পাবনা থেকে আবার ফরিদপুরের দিকে, আবার ফরিদপুর থেকে রাজশাহীর দিকে, রাজশাহী থেকে কুড়িগ্রামের দিকে, কুড়িগ্রাম থেকে সিলেটের দিকে, সিলেট থেকে চট্টগ্রামের দিকে, চট্টগ্রাম থেকে ইন্ডিয়ার দিকে, ইন্ডিয়া থেকে পাকিস্তানের দিকে, পাকিস্তান থেকে ইরানের দিকে, ইরান থেকে মদিনার দিকে, মদিনা থেকে আরশে আজিমের দিকে, আরশে আজিম থেকে জিকিরের ফয়েজ ও বরকত এবার আমার কলবে নাজিল হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। সজোরে ধাক্কা, লা বলি এদিকে টান, ইলাহা বলি এদিকে, একদিকে সার, একদিকে সিনা, একদিকে আখফাস, ইল্লাল্লাহ বলি কলবের মধ্যে ধাক্কা। বাস এবার এবার আপনি মিলান, এই জাতীয় জিকিরের নিয়াত আমার নবীর 23 বছরে ছিল কিনা, খোলাফায়ের রাশিদিনের 30 বছরে ছিল কিনা, যদি থাকে সমান সমান সুন্নত, যদি না থাকে সমান সমান বেদাত। আপনি বাড়িতে বসে অঙ্ক আপনারা করবেন, আপনাদেরকে কাজ দিয়ে গেলাম, এক বছর পরে যদি আল্লাহ বাঁচায় রাখে আবার আসে হাতের কাজ নিমো যে কতটুকু কাজ করছেন, আপনি খালি সূত্র অনুযায়ী বাইর করবেন। তাহলে জিকিরের নিয়ত এটা বাইর করার পরে সুন্নত না বেদাত আপনি বাইর করে ফেলবেন। আচ্ছা এবার গেল, এবার আসেন, আমরা যখন জিকির করি চারটা ধাপে জিকির করি, জিকির কয় ধাপে করি? চারটা ধাপ আছে জিকিরের। এক নম্বর ধাপ হইল, আমি এখন প্রথম নতুন ক্লাসে ভর্তি হয়েছি, কিসে ভর্তি হয়েছি? শরীয়তে ভর্তি হয়েছি। কিসে ভর্তি হয়েছি? শরীয়তে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে আমার জিকির থাকবে শরীয়তের জিকির, বলেন দেখি কোনটা? ওরে বরগুনার মানুষ জিকিরও জানে না। শরীয়তের জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো শরীয়তের জিকির। আচ্ছা, এই তরিকার জিকির, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো কি? আফদাল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না যে লা বলি এদিকে টানবা, কয় লা আমাদের কয় ফটিয়ার হুজুর মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন জিকির করতেন লা ইলাহা বললে পুকুরের পানি এদিকে উঠে যেত, ইল্লাল্লাহ বললে এদিকে উঠে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এতবার জিকির করছে, জমজম কূপের পানি লা ইলাহা বললে এদিকে উঠে গেছে, ইল্লাল্লাহ বললে এদিকে উঠে গেছে, এরকম ঘটনা ঘটছে না? কিন্তু আমাদের বাংলাদেশের হুজুরের জিকির করলে দেখা যায় যে লা ইলাহা বললে পুকুরের পানি এদিকে উঠে, ইল্লাল্লাহ বললে এদিকে উঠে যায়। এখন দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী জিকির করতে গেছে কূপের পানি এদিকে উঠে গেছে, এদিকে উঠে গেছে, এরকম ঘটছে কিনা? ঘটছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসে কি বলছে লা বলি এদিকে টানবা, ইল্লাল্লাহ বলি অমুক জায়গায় ধাক্কা মারবা, তোমার কলব সারখার হয়ে পরিষ্কার হয়ে যাবে একবারে, এরকম কোন হাদিস আছে? বা আমার নবী করছে কিনা? সবচেয়ে বড় কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100,000-এর অধিক সাহাবায়ে কেরাম ছিলেন, এরা কি আল্লাহর ওলি ছিলেন কিনা? কথা কয় না, সাহাবায়ে কেরাম আল্লাহর ওলি ছিলেন। কি রকম ওলি? ওলি না ওলির বাপ, ওলির বাপ বুঝেন না? আমাদের এক ওস্তাদ সৌদি আরব মিশরে গেছে, জিজ্ঞেস করতেছে ওখানে ওস্তাদরা আন্তা হাফেজ, আপনি কি হাফেজ? মানে হাফেজে কোরআন? লা লা লা আনা আবু হাফেজ। মিয়া আমি হাফেজ না, আমার ছেলে হাফেজ, আমি হাফেজের বাপ। এরা কয় ওরে আল্লাহ দেখছো বাংলাদেশ থেকে খালি হাফেজ না আবু হাফেজ, মানে জাদ্রেল হাফেজ আছে, আসলে উনি হাফেজ না কিচ্ছু না, হাফেজের বাবা আছে। সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এত বড় আল্লাহর ওলি, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে আল্লাহ পাক, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন বাংলাদেশের কোন ওলি জান্নাতের সার্টিফিকেট পাইছেন? না পাইছে এরকম? কিন্তু সাহাবায়ে কেরাম সবাই জান্নাতের সনদ পাইছে। সূরা তাওবার 100 নম্বর আয়াত পড়ি দেখেন, সবাই বাড়িতে যাই পড়ি দেখবেন, এখানে সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট লিখে দিয়েছেন। والسابقون الاولون من المهاجرين والانصار والذين اتبعوهم باحسان رضي الله عنهم ورضوا عن واعد لهم جنات سبحان الله সমস্ত সাহাবায়ে কেরামের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছে, তাহলে সার্টিফিকেট পাওয়া আল্লাহর ওলি, তারা আল্লাহ জিকির করে না? তো এবার দেখেন এই 53 বছরে জিকির কেমনে হইছে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কেমনে হয়েছে ওখানে দেখেন। যদি ওইভাবে আপনারটা মিলে সমান সমান সুন্নত, না মিললে সমান সমান আমি কিন্তু বলবো না, কারণ এত বড় বড় হুজুরেরা করে, আমি আবার যদি ছোট মানুষে কই কবজা আমাদের এত বড় বড় বুজুর্গরা করে আর আপনি বলতেছেন এটা বেদাত, এজন্য আমি কিন্তু বেদাত ফতোয়া দিই নাই। ফতোয়া বাহির করবেন আপনারা, অঙ্ক করে বাহির করবেন যে এটা সুন্নত নাকি বেদাত। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন এবং এই এই জান্নাতের সার্টিফিকেট পাওয়া ওলিরা যদি করে তাহলে এটা সুন্নাত, এটা সমান সমান সুন্নাত লিখবেন। আর যদি না করে এটা, আর যত বুজুর্গ করুক দুনিয়ার কয়েক লক্ষ ওলি করুক তাও এটা বেদাত। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা না করেন। আচ্ছা এবার আসেন, আমার তপটা কিন্তু উপরে উঠে গেছে, আপনাদের মনে কষ্ট হইতেছে, আর বেশি দীর্ঘায়িত করবো না, আমি সংক্ষেপ করে শেষ করে দেব। আচ্ছা এবার দ্বিতীয় তপ্পায় উঠে গেছি, আমার কয়দিন পরে প্রমোশন হয়েছে, কারণ প্রমোশন হয় না সব জায়গায়, প্রমোশন হয় আপনি তরিকার লাইনে মারফতের লাইনে ঢুকছেন, আপনার প্রমোশন হবে না কি বলেন? তো এতদিন জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এবার দ্বিতীয় তপ্পায় উঠে গেছে, শরীয়ত থেকে কিসে গেছি? মারফতে গেছি। আচ্ছা এবার মারফতের জিকির, মারফতের জিকির হলে দেখবেন লেকচারার থেকে যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয় একদম উপরে উঠে, লেকচারারের ক্লাস যদি প্রতি সপ্তাহে 16টা থাকে 4টা কমে যায়, আবার আবার হয় কয়টা? 12টা। বুঝতে পারছেন প্রমোশন হলে ক্লাস কমে। আচ্ছা এবার আমার যেহেতু প্রমোশন হয়েছে জিকির কিন্তু অর্ধেক হয়ে যাইব, এতদিন ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এবার লা ইলাহা বাদ, এবার হইব কি? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এখন প্রমোশন হয়েছে অর্ধেক বাদ, এবার কি? শুধু ইল্লাল্লাহ। আচ্ছা এবার আপনি ঠিক করবেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় তাহাজ্জুদের জন্য উঠছিলেন, ওঠে বাতিও বন্ধ করা ছিল, সব বন্ধ করা ছিল, আমার নবী এমন জোরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ শুরু করছে, আশেপাশে সব সাহাবীরা ঘুম থেকে উঠে গেছে, আমার নবীর স্ত্রীরা সব ঘুম থেকে উঠে গেছে ইল্লাল্লাহর জিকিরে, এরকম কোন জাল হাদিসও পাইছেন? আচ্ছা আল্লাহ রাসূল করেন নাই, হয়তো নবী সাল্লাল্লাহু বুঝতে পারেন নাই, নাউজুবিল্লাহ, তো নবীর সাহাবীরা করছেন, জান্নাতের সার্টিফিকেট পাওয়া ওলিরা করছেন, যদি করেন সমান সমান সুন্নাত, না করলে যত বড় ওলিয়ে করুক সমান সমান বেদাত, বুঝতে পারছেন? এবার আমার প্রমোশন হয়েছে, তিন নম্বর তরিকায় উঠে গেছি, তিন নম্বর স্তরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছি, এখানে মারফত থেকে উঠে গেছি কোথায়? আরে না, তরিকতে উঠছি, তরিকতে উঠছি, তিন তালা উঠছি, এবার এবার আমার প্রমোশন উপরে, এখন ক্লাস আরো কমে যাইব, এতক্ষণ ছিল ইল্লাল্লাহ, এবার ইল্লাও বাদ, আগে বাদ হয়েছে লা ইলাহা, এবার বাদ হইব কি ইল্লাবাদ, এবার হলো আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চক্ষু বন্ধ করে শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ করছেন, যদি করেন সমান সমান সুন্নত, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা করেন সমান সমান সুন্নত, যদি না করেন সমান সমান বেদাত, কি বলেন? বাড়িতে যায় আপনি একদিন খালি আম্মার জিকির করবেন, আম্মা আম্মা আম্মা আম্মা, এরকম জিকির করে দেখিয়েন, করা যাবে? মাইকে বলে আহারে আমার বলাটার কি হইল রে মা, বরবাদ, আমার বলার মাথা নষ্ট হয়ে গেছে, আমাদের দেশে একটা জাল হাদিস বানাইছে, কয় জিকির এমন ভাবে করো জিকির করতে করতে যেন তোমারে মানুষে পাগল কয়, সম্পূর্ণ মিথ্যা কথা, জাল হাদিস, সাহাবাই কেরাম জিকির করতে করতে পাগল হয়েছেন, এরকম কোন নজির পাইছেন? আল্লাহ রাসূলের সাহাবীরা জিকির করতে করতে লাফ মেরে খেজুর গাছে উঠে গেছে, এরকম কোন ঘটনা কোন হাদিসে পাইছেন কিনা? বা সাহাবাই কেরাম জিকির করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা ধরে ঝুলতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে সব লই টান মারি দৌড় দিছে, অথবা সাহাবায়ে কেরাম হঠাৎ করে কয়েকজন উঠে এদিকে দৌড় দিছে, কয়েকজন এদিকে দৌড় দিছে, কয়েকজন বাসের উপরে উঠে গেছে, এরকম ঘটনা ঘটছে? একটা ঘটনা ঘটছে না সাহাবায়ে কেরাম, অথচ জান্নাতের সার্টিফিকেট পাওয়া আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলিরা জিকির করি, এরকম ঘটনা মাতলামি ঘটে নাই সাহাবায়ে কেরামের জিকিরের মধ্যে, এরকম মাতলামি? আচ্ছা শোনেন, তা এখন আপনি পাগল হয়ে গেছেন জিকির করতে করতে, ভালো কথা মেনে নিলাম যে জিকির এমন ভাবে করো যেন মানুষ তোমার পাগল কয়, পাগল যখন হয়েছেন তখন তো ব্রেনে হোশ নাই, খেয়াল নাই, আপনি কার গায়ে উঠতেছেন, কোন দিকে দৌড় দিছেন, কিসে উঠে গেছেন খেয়াল নাই, তাহলে আপনি এরকম আল্লাহর জিকির করা অবস্থায় পাগল অবস্থায় বাসের উপরে উঠলেন, স্টেজে উঠলেন, আমার মাইক নিয়ে দৌড় দিলেন, আমারে জড়াই দিলেন, আপনি এখানে তো কারেন্টের তারও আছে, আপনি একটা তার দড়ি ঝুলেন না কেন? কারণ আপনি তো বুঝতেছেন না কিছু, এটা কারেন্টের তার না রশি না কি, আপনি তো কিছু বুঝতেছেন না, তো কারেন্টের তার দড়িও তো ঝুলার কথা, অথবা আপনি বাসের উপরে না উঠে মাহপিলের পাশে মান্দার গাছ, আপনি দৌড়াই যাই মান্দার গাছে উঠে গেছেন, এরকম ঘটনাও তো আমরা কোনোদিন দেখি না, তাহলে আপনি বুঝি শুনি উঠেন, যেখানে উঠলে কোনো বিপদের আশঙ্কা নাই, যেখানে বিপদের আশঙ্কা নাই আপনি সেখানে উঠতেছেন, যেখানে বিপদের আশঙ্কা আছে, পাগল হইলে তো আপনার বিপদ আর কি খেয়াল থাকে নাকি, আপনি আল্লাহর পাগল হয়ে গেছেন, আপনি কারেন্টের তার কোনটা, মান্দার গাছ কোনটা, কাঁঠা গাছ কোনটা, আপনার তো কিছু খেয়াল নাই, কিন্তু দেখা যাচ্ছে আপনি বুঝে শুনে, তাহলে আপনি এখনো পাগল হইতে পারেন নাই। সাহাবায়ে কেরাম কখনো জিকির অবস্থায় এরকম করছেন, এইরকম কোন নজির কোন হাদিসে আছে না? তাহলে সমান সমান দিবেন আপনি, দায়িত্ব আপনার, আমি বলবো না। এবার আসেন, আমার দাপ কিন্তু উপরে উঠে গেছে, চতুর্থ তবকা চলে গেছে, চতুর্থ তবকা কি? হাকিকত, হাকিকতে গেলে আর নামাজও লাগে না, কিচ্ছু লাগে না, দেখবেন আমাদের দেশে অনেকগুলো ইবলিস আছে, নামাজ পড়ে না, কয় আল্লাহর ওলি, কি ব্যাপার ভাই নামাজ পড়ে না কেন? কয় আমি এখন হাকিকতে চলে গেছি, আপনি শরীয়তে আছেন, আপনি নামাজ পড়েন, হে হাকিকতে চলে গেছেন, আউযুবিল্লাহ। আচ্ছা এবার জিকির কেমনে হইব আপনার? হাকিকতে জিকির আরো কমে যাব, এতক্ষণ ছিল আল্লাহ, এবার আল্লাহরেও কাটি অর্ধেক করতে হবে, নাউজুবিল্লাহ, কেমনে অর্ধেক করবেন? আল্লাহর প্রথম অংশ আলিফ বাদ দিবেন, লাম বাদ দিবেন, শেষেরটা রাখবেন খালি হু, কি করবেন? হু হা হু হা হু হা, এরকম জিকির, এরকম জিকির শুনছেন না? হ্যাঁ বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আল্লাহর শানে বেয়াদবি করে এই জাতীয় জিকির করে, হু হা করে, করে না মানে আল্লাহর প্রথম অংশ বাদ দিয়ে শুধু শেষের অংশ হু হা হু হা হু হা আর গান গায় আর হু হা করে। এই জাতীয় মাতলামি পাগলামি ছাগলামি আল্লাহ রসুল এবং রসুলের সাহাবিরা কখনো এই জাতীয় আল্লাহর জিকির নিয়ে খেলতামাশা করেন নাই। বাংলাদেশে আল্লাহর জিকির নিয়ে যত রকমের খেলতামাশা, এখন কথা হইল যদি নবী সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবীরা হুহা করেন তাহলে এটা কি হবে? সুন্নাত। যদি না করেন, সুতরাং সাহাবাই কেরাম যদি এগুলা না করি আল্লাহরে পাইতে পারেন, তা আমি আপনি আল্লাহকে পাবো না কেন? সাহাবাই কেরাম যদি আল্লাহরে পাইতে পারেন এটা না করিও আমি পাবো না কেন? আচ্ছা এবার আসেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই জাতীয় জিকির করছেন কিনা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে পাইছেন কিনা? পাইছেন না? অনেকে সন্দেহ আছে, মনে পায় নাই। তো তিনি যদি এরকম জিকির না করে আল্লাহরে পাইতে পারেন তা আমরা পাবো না কেন? আচ্ছা এবার আসেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোন তরিকার মুরিদ? কোন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোন তরিকার সবক দিতেন আর নিতেন? চিশতিয়া নাকি কি বলে, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, খাস মুজাদ্দিদিয়া, চিশতিয়া সাবেরিয়া, চিশতিয়া নিজামিয়া, কোন তরিকা? তাহলে তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওলিও হতে পারেন নাই, কারণ একটা তরিকার উনি সবক নেন নাই, সবক দেন নাই, তো ওলি হইছেন কেমনে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ওলি হইছেন? কথা কয় না, ওলি হইছেন? কোন তরিকায় ওলি হইছেন? তরিকায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তরিকার সবক, এই তরিকার জিকির পড়ে তিনি আল্লাহর ওলি হইছেন। সুতরাং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কার মুরিদ ছিলেন? ওনার পীরের নাম কি বলেন দেখি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর পিশা হুজুরের নাম কি? কার কাছে বায়াত হইছে, কার কাছে মুরিদ হইছে? ও আল্লাহ, কয় কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মুরিদ হয় নাই, তো তা আল্লাহর ওলি কেমনে হইছে? উনি তো আল্লাহর ওলিও হইতে পারে নাই, হইছে? তো মুরিদ ছাড়া কেমনে আল্লাহর ওলি হইছে? আচ্ছা ওনার মুরিদের সংখ্যা কত? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর মুরিদের সংখ্যা কত? ওনার খলিফা কয়জন আছে না? কেমন আল্লাহর ওলি? একজনের মুরিদ বানাইতে পারলো না, খলিফা বানাইতে পারলো না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তাহলে বোঝা যায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের তরিকার বাহিরে কোন সবক নেনও নাই দেনও নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একনিষ্ঠ একজন সুন্নতের অনুসারী, সহি আকীদার, বিশুদ্ধ আকীদার ইমাম ছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর নামে সমাজে দুনিয়ার বেলকিবাজি চালু করে, নাম হলো আবু হানিফা, আবু হানিফার নাম বেশি খায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর সাথে আকীদার মিল নাই, আমলের মিল নাই, কিচ্ছুর মিল নাই, কয় আমি হানাফি, নাম হচ্ছে হানাফি, আবু হানিফা রহমতুল্লাহ এর আকীদার সাথে কিচ্ছু মিল নাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর আমলের সাথে মিল নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেভাবে নামাজ পড়ছেন আমাদের নামাজ কি মিল আছে? কয় না দেখি, মিল আছে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নামাজের আগে নামাইতোয়ান পড়ছেন না? তা আমাদের নামাজে তো নামাইতোয়ান আছে, তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নামাজের সাথে মিলছে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যায় নামাজ কয়বার পাক করছেন? আমাদের বাংলাদেশে সব যায় নামাজ না পাক, পাক করতে হয়। কি দিয়ে পাক করে? তাহলে আবু হানিফা রহমতুল্লাহ এর নামে চলি, আবু হানিফা রহমতুল্লাহ এর সাথে মিল নেই। আবার যদি আপনি কন যে ভাই না এটা বেদা, তখন হয় যান আপনি লামাজাবি। আমাদের সাহেব বলছেন ওই কথাটা আমি শুনছি, যে যে নামাজে পড়ে না হে কোন মাঝহাবের, কি বলেন, সে লামাজাবি। আর আপনি যখন শিরকের বিরুদ্ধে কথা বলবেন, বেদাতের বিরুদ্ধে কথা বলবেন, কয় লামাজাবি। আমরা যে নামাজ পড়ি এর একটা পদ্ধতি দেখেন চার মাজহাবের বাহিরে আছে কিনা? চার মাজহাবের ভিতরে সবগুলো আছে, মাজহাবের বাইরে একটাও নাই। সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে বেদাতের এই দুইটা সূত্র আজকে আর বেশি পড়াবো না, বেশি পড়াইলে আর মনে থাকবে না, দুইটা মনে রাখবেন, দুইটা সূত্র।